আমার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতেই এ বিরাট পৃথিবীতে দেখলাম। সে ছাড়া আমার আর কেউ নেই, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকেই সে গেয়েছিল গান। বাজনার হাত ছিল ভালোই আমার, তার সাথে বাজাতাম দিয়ে মন প্রাণ। রাস্তায় ভিড় করে শুনতো সবাই, অবাক হতো যে কত জ্ঞানী গুণী জন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। ভোর বেলা তার গানে ঘুম ভাঙত, রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতাম। ভাইয়ের বাজনার বোনের গানে সহজ সরল সেই দিন কাটাতাম। ছোট্ট একটি ঘরে দুটি মানুষ, এই ছিল আমাদের সুখের ভুবন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। একদিন যখন সে একটু বড়, প্রথম সুযোগ এলো এক জলসায়। মুগ্ধ শ্রোতারা তার কণ্ঠ শুনে, দু হাত ভরালো তার ফুলের তোড়ায়। ঘরে সে আমায় সে করলো প্রণাম, প্রথম ভরলো জলে আমার নয়ন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তারপর কি যে হলো গান, শুধু গান, তারপর কি যে হলো গান, শুধু গান। ছড়িয়ে পড়ল তার আরো বেশি নাম, শ্রোতারা উজাড় করে দিল উপহার। দিল না সময় শুধু নিতে বিশ্রাম, ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে। আরো বেশি দিতে হবে বুঝে নিল মন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। একদিন শহরের সেরা জলসা, সেদিনই গলায় তার দারুণ জ্বালা। তবুও শ্রোতারা তাকে দিল না ছুটি, শেষ গান গাইল সে পরে শেষ মালা। শিল্পের জন্যই শিল্পী শুধু, এছাড়া নেই যে তার অন্য জীবন। নীরব হল ছোট বোন, বড় আদরের ছোট বোন। নীরব ছোট বোন বড় আদরে ছোট বোন তার গান থেমে গেছে নেই শ্রোতার আমি একা বসে আছি স্মৃতি নিয়ে তার আনন্দ নিয়ে গেছে ওরা সকলে দুঃখটা হোক আজ শুধুই আমার অনুযোগে তো নয় এই শিল্পীর ভাই বোন সকলেরই ভাগ্য লিখন সে আমার ছোট বোন বড় আদরে ছোট বোন সে আমার ছোট বোন বড় আদরে ছোট বোন।